త్రిపురాణాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం. శ్రీహరిం పరమానందం ఉపదేష్టారమీశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యం. ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে নিজের স্বরূপকে কোন ইন্দ্রিয় দ্বারা জানা যায় না, নিজের স্বরূপকে জানতে হলে নিজেকে অনুভব করতে হয়, কিন্তু এই অনুভব করতে হলে ইন্দ্রিয়গুলোর যে বহির্মুখতা বহির প্রবণতা সেগুলোকে সংযমিত না করলে এই তত্ত্ব সাক্ষাৎকার বা আত্মজ্ঞান হওয়া সম্ভব না। এজন্য শুরু থেকে তিনি স্টেপ বাই স্টেপ বলে এসছেন এই গ্রন্থে কি বলতে চাইছেন, এই গ্রন্থের মুখ্য অধিকারীকে বিবেক সম্পন্ন এবং সে অধিকারিত্ব কি করে প্রাপ্ত করতে পারবো সেটাও বলা হয়েছে। তারপরে জ্ঞান কি, অজ্ঞান কি, কেন আমরা ভ্রান্তিতে মিশিয়ে ফেলছি, এগুলো বলার পরে শরীর থেকে আমি ভিন্ন এটা নিশ্চয় হলো, কিন্তু শরীরটা মিথ্যা, জগৎ মিথ্যা সেটা নিশ্চয়, সেটাকে মিথ্যা করার জন্য তিনি একটার পর একটা লজিক, যে কারণ মিথ্যার মুখ্য পরিভাষা হচ্ছে যে যেই জিনিসটা নিরন্তর পরিবর্তন হতে থাকে সেটা হচ্ছে মিথ্যা, যেটা কখনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে সত্যি। আর যেটাকে যেই রকম আমি একদম দেখলাম পরের দিনই সেটা যদি রূপ বদলে যায় বা তার স্থিতি বদলে যায় সেটাকে মিথ্যা, মানে মিথ্যা মানে এই নয় যে বস্তুটা নেই, আছে, বস্তুটা আছে, এটা ভুল করে অনেকে আর কি, তার কিন্তু বস্তুকে আমি যে রূপে দেখেছি যেভাবে নিরূপণ করেছি সেই বস্তুটাকে যখন আমি ব্যবহার করতে যাচ্ছি তখন সেটা সেই রূপে আমি পাই না বা সেরূপে আমরা অনুভব করতে পারি, এটাই হচ্ছে মিথ্যার্থের পরিভাষা। আর মিথ্যার আরেকটা পরিভাষা হচ্ছে যে জ্ঞান নিবর্তকত্ব, মানে যেটা জ্ঞান দ্বারা নাশ হয়ে যায় সেই বস্তুকে আমরা মিথ্যা বলি। জগতের প্রতি যে সত্যত্ব বুদ্ধি এবং আমাদের যেটা আসক্তি, যখন ভগবানের মন লাগে বা ভগবানের জ্ঞান ঈশ্বর স্বরূপের জ্ঞান আত্মজ্ঞানে তখন সেসবগুলো আপনি আপনি চলে যায়, তাই জন্য ওগুলো মিথ্যা। দুঃখ সুখ এগুলোকে আমরা অনুভব করি, কিন্তু দেখুন দুঃখ যদি একটা মানে একটা সত্য বস্তু হতো তাহলে যেমন সুখ যেগুলো আমরা উঠতে দেখি সত্য বলছে রিলেটিভলি সত্য, তখন সবাই একই জিনিস দেখি, সেরকম দুঃখ যদি কোনো একটা সত্য তাহলে সবার একই জিনিসের দুঃখ হতো, সবার একই জিনিসের সুখ পেতে হয়, সবার আলাদা আলাদা বস্তুর থেকে সুখ, আলাদা আলাদা বস্তুর থেকে দুঃখ। তার মানে কি যে বস্তুর উপরে আমার দৃষ্টিকোণটা হচ্ছে একই বস্তুকে দেখে কেউ সুখী হচ্ছে, কেউ দুঃখী হচ্ছে, কেউ উদাসীন থাকছে, কেউ ক্রোধী হচ্ছে, এটা হচ্ছে এটা, তার মানে যেটা যে আমার মন মন এটা করছে আর কি, এই জন্য এই বস্তুগুলোর মধ্যে মিথ্যা তো আলাদা আলাদা ভাবে দেখছে, একরকম ভাবে থাকলে সেটাকে আমরা সত্য বলতে পারি। এভাবে বলার পরে তিনি যে জগতের মিথ্যাত্ব এবং প্রারব্ধ তারপরে আছে কিনা, যে জ্ঞানী পুরুষের জ্ঞান হয়ে যাওয়ার পরে প্রারব্ধ আছে কিনা সেটা নিয়ে বিচার করে বলছেন, অজ্ঞান দশায় প্রারব্ধের মান্যতা, কিন্তু জ্ঞানের পরে আর প্রারব্ধ নেই, জ্ঞানীর প্রারব্ধ হয় না। কিন্তু কালকে আমি বলেছিলাম যে এটা নিশ্চয় হওয়ার পরে তিনি নিজে এখানে প্রারব্ধ মানে আমরা তিনটে কর্ম হয় না, একটা ক্রিয়মান কর্ম, একটা সঞ্চিত কর্ম, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম। এখন এই ক্রিয়মান কর্ম যেটা আমরা করছি, জ্ঞানী সেই কর্তৃত্বের বোধ থাকে না বলে তিনি তার সঙ্গে লিপ্ত হন না, আর শরীর থেকে তিনি নিজে জেনে নিয়েছেন নিজের স্বরূপকে, যে আত্মার সঙ্গে কোনো শরীরে কোনো কালে কোনো সম্বন্ধ হয়নি, কর্মও নেই, কর্মের ফলও নেই, বা আচরণে যেটুকু প্রারব্ধ সেটা দেখা, যারা দেখে তাদের দৃষ্টিতে প্রারব্ধ আছে কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে প্রারব্ধ। এটা বলার পরে এবার গ্রন্থকার এসছেন যে এই আমরা সাধন হিসাবে কিভাবে আমরা মনকে মানে জ্ঞানী সিদ্ধ পুরুষের জন্য যেটা সহজ অবস্থা সাধকদের জন্য সেটা সাধনা, এটার জন্যই ভগবদ গীতাতে শীতপ্রজ্ঞ লক্ষণ, ভক্তি ভক্তের লক্ষণ, গুণাদিতের লক্ষণের কথা যে বলা হয়েছে সেটা অভিপ্রায় এই যে সিদ্ধ পুরুষের জন্য একটা সহজ অবস্থা, আর সাধকদের ওটা জীবনে ধীরে ধীরে অভ্যাস করতে হবে। তাই এখানে তিনি প্রথমে বললেন আমি আমার 15টা ত্রিপঞ্চ অন্যথা বক্ষে পঞ্চাঙ্গানি অথ বক্ষে, পূর্বোক্ত সেই লব্ধে, এই পূর্বোক্ত স্থিতিকে প্রাপ্ত করার জন্য বা ওখানে স্থির থাকার জন্য আমি কোন 15টা সাধনের কথা বলবো, যেটা সর্বদা আমাদের করবে, যেটা আমাদের রোজ রোজ অভ্যাস করতে হবে। কিন্তু মন যদি আমাদের প্রশান্ত বা শান্ত একটা প্রশান্তি মনের মধ্যে না থাকে, মন যদি বিক্ষিপ্ত থাকে, মনকে শান্ত করার জন্য সাধন, কিন্তু মনের একটা সাধারণ স্থিতি আছে, এই স্থিতিতে মনকে নাড়তে না পারলে সাধনে বসতে ইচ্ছাই করবে না। যে জন্য আমি বলেছি ওগুলো প্রতিবন্ধক গুলো, ব্যাধি, স্থান, সংশয়, আলস্য, প্রমাদ, অবিরতি, ভ্রান্তি, দর্শন, আমার এইসব গুলো হচ্ছে ওই মানে আমাদের যোগের বা সাধনের জন্য প্রতিবন্ধক। কিন্তু একটা সামান্য মানসিক স্থিতিকে প্রাপ্ত করতে গেলে কিভাবে আমাদের যাতে সাধনের অনুকূল একটা মানসিকতা সবসময় থাকে সেটা প্রাপ্ত করতে গেলে কি করতে হবে, তার একটা যোগসূত্র, একটা খুব সুন্দর সূত্র দিয়েছেন মহর্ষি পতঞ্জলি। তিনি বলছেন, মৈত্রী করুণা মুদিত উপেক্ষানাম সুখ দুঃখ পুণ্যাপুণ্য বিষয়ানাম ভাবনাত চিত্ত প্রসাদ। আমরা আমার মন দুঃখী হয় কেন? দুঃখী হয় যে ওই লোকটা আমার থেকে ভালো আছে বা ওই লোকটার কষ্ট আছে, দুটি হতে পারে, ওই জন্য মনটা দুঃখী হচ্ছে। তা এইরকম অবস্থায় আমাদের কি করণীয়? যদি দেখা যায় যে কোন লোক সুখে আছে, তাহলে তার সঙ্গে মৈত্রীর ভাবনা করো। কারণ ওর সুখ দেখে যদি মনের মধ্যে কোনো বিক্ষেপ উৎপন্ন হচ্ছে, তাহলে তুমি তাকে তোমার থেকে ভিন্ন এবং তার প্রতি তোমার কোনো দ্বেষ ভাবনা আছে, সেটাকে নিবারণ করার জন্য আগে সঙ্গে সঙ্গে তার প্রতি মৈত্রী ভাবনা করতে হবে। এখন লোকটা সুখ পাচ্ছে মানে এখন তার সুখ আছে, তার মানে জন্মান্তরিক পুণ্য কর্ম আছে বা শাস্ত্র কোন শাস্ত্রীয় কর্ম করেছে, যার ফলে এখন সুখে আছে, তার সুখ। আর তারপরে উপর থেকে যেটা দেখতে সুখ লাগছে সেটা যে সত্যি সুখ তাও নাও হতে পারে, কিন্তু যদি এরকম মনে হয় ওই লোকটা আমার থেকে সুখে আছে, আমার কাছে এটা নিয়ে আমার, তখনই সঙ্গে সঙ্গে তার প্রতি একটা মৈত্রী ভাবনা করতে হয়। ও তো আমার মিত্র, ও তো আমার স্বরূপ, ও তো ভগবানের রূপ। এই মৈত্রী ভাবনা করতে থাকলে তাহলে কি হয়, ধীরে ধীরে ধীরে ধীরে ওর কি ওটাকে এই ভাবনা গুলো মন থেকে দেবে। সেরকম যদি আপনি কাউকে দুঃখ দেখেন, দুঃখ দেখলে কষ্ট হয় মানে, তখন তার প্রতি একটা করুণার ভাব, ঠাকুর ওর দুঃখকে দূর করো, ভগবান ও ঠিক আছে কোনো কর্ম করছে, তার কিন্তু এত কষ্ট যেন না পাবে, কষ্ট কম করো। মানে সবার প্রতি সর্বভূতেই দৃঢ়তা, মানে এই নয় যে আমরা সবার কাছে গিয়ে ডাল চাল কাপড় জামায় সব বাঁটতে হবে, মনে মনে কেবল সমস্ত সবার জীবের জন্য কল্যাণ প্রার্থনা, যেটা আমরা বলি সর্বেশাম মঙ্গলম ভূয়াত, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণ, এইটাকে বারবার মনের মধ্যে ধারণ করতে, সবার কল্যাণ হোক। এইভাবে এখানে যদি আমার কারোর প্রতি সুখ দেখে তখন তার সঙ্গে মৈত্রীর ভাবনা করা উচিত, কারো দুঃখ দেখে তার প্রতি করুণা হওয়া উচিত, কেউ পুণ্য আচরণ করছে, ধর্ম আচরণ করছে বা তার শাস্ত্র, তখন তাতে আমাদের কি হবে, খুশি হওয়া উচিত মনটা, দেখো লোকটা কত ভালো ধর্ম আচরণ করে বা লোকটা ধর্মিক প্রবৃত্তি আছে, আমার খুশি হওয়া উচিত। তাতে আমার কোনো ভিন্ন ভাব বা বৈরীভাব যদি কোনো মনে করো ত্রুটি দেখতেও পাওয়া যায়, তবু তাকে খুশি মনেই তাকে বলতে হবে, হ্যাঁ তাহলে তুমি এত ভালো কাজ করছো, এটা আরেকটু এরকম করলে আরো ভালো হতো। মানে এই যে ভেতর থেকে একটা খুশির ভাব, একটা মানুষ সুখে আছে, একটা মানুষ পূর্ণ করছে, নিজের ভেতর থেকে সবার প্রতি একটা যে আত্মভাব থাকে, তাহলে এটা জানবে আর কি, ও ভালো করছে, ওর কল্যাণ হোক বা এরকম একটা। আর যদি দুঃখ থাকে তখন তার প্রতি করুণা। আর দ্বিতীয় কথা লাস্টে হচ্ছে যে যদি কেউ অপূর্ণ মানে পাপ করছে বা নিষিদ্ধ কর্ম করছে, শাস্তি করেছে, এগুলো করুণা ওই লোকটা করছে, যেটা আজকাল খুব বেশি দেখা যায়, সেখানে কি করতে বলছে মহর্ষি পতঞ্জলি বলছেন যে উপেক্ষা, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা না। আমি তো কাউকে তৈরি করিনি, আমি কাউকে বদলাতেও পারবো না, নিজে কি বদলাতে পারছি, অন্যকে কি করে বদলাবো, সেই জন্য আমাকে কি করতে হবে, সেখানে একটা উপেক্ষার দৃষ্টি রাখতে হবে। ঠিক আছে, আমি তাকে যদি কোন রকমের কিছু সহযোগিতা করার থাকে তাকে বলবো, বা তাকে কিছু যদি বলার থাকে মানে সহযোগিতার ভাবনা নিয়ে হয়তো বলবো, কিন্তু মন থেকে একটা উপেক্ষার ভাব রাখতে হবে যে লোকটা অসৎ আচরণ করছে, আমি তো পরিবর্তন করতে পারবো না। সেই জন্য এই ভাবে নিজের মনকে শান্ত রাখার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য, নিজের মনকে সাধনার অনুকূল ধরে রাখার জন্য আমাদের সবসময় এই ভাবনা গুলো মনে আনতে হবে, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা। মৈত্রী মানে কারো সুখ দেখলে মিত্রতার ভাব, দুঃখ দেখলে করুণার ভাব, কেউ পুণ্য কর্ম করছে দেখলে তখন আমাদের খুশি হওয়া উচিত, আর কেউ পাপ কর্ম বা নিষিদ্ধ কর্ম করছে দেখলে সেটাকে উপেক্ষা করা উচিত, মনের মধ্যে এনে কি করবো, নিজের বিক্ষেপ বাড়বে। সেই জন্য এইভাবে যদি আমার মনটাকে আমরা তৈরি করতে পারি, তাহলে সেই মন কিন্তু মানে সাধনে মানে ভগবানের লাগবে, ভগবানে লাগার জন্য তৈরি হয়ে যাবে আর কি। বাকি এমনি যম নিয়ম যেগুলো আছে সে তো আছে, কিন্তু এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট যে আমি মনটাকে সামান্য ব্যবহারিক জগতে কি করে নিজের মধ্যে শান্ত রাখবো। এটা হচ্ছে, এখানে কোনো ভগবানের চিন্তার কথা বলা হয়নি, বাস কেবলমাত্র ব্যবহারিক জগতে নিজের মনের দিকে খেয়াল রাখতো, মানে নিজের মাইন্ডকে নিজেকে অবজার্ভ করতে হয়, মনে এরকম বিরুদ্ধ ভাবনা করছে কেন, কেন সে তো আমার কিছু করেনি বা করলো, আমি তো চা ঠিক আছে ভগবান আছেন, এরকম ভাবে ধীরে ধীরে নিজের মনটাকে যদি আমরা শান্ত রাখতে পারি, তাহলে সেই শান্ত বা প্রসন্ন মন দিয়ে ভগবানের চিন্তা, এটা একটা প্রথমে অভ্যাস কর। তারপর বলবেন মহারাজ প্রণাম, উপেক্ষাটা আরেকবার একটু বলবেন যে আমরা উপেক্ষাটা কিভাবে করতে পারি। ইনডিফারেন্ট থাকা মানে কি, যে দেখছি মানে তাকে অবমাননা করা, মনে করো আমার সামান্য সে আমাকে চিনি, তা কিন্তু সে এমন একটা কাজ করে যেটা আমার ভাল লাগছে, নিষিদ্ধ কর্ম করছে, তখন তাকে হয়তো বলবো একবার যে দেখো এটা তোমার জন্য বা অনুকূল নয় বা এটা আমাদের করা উচিত নয়। তারপরে যদি সে না শুনে, কারণ করুণা দৃষ্টি নিয়ে প্রথমে দেখতে হবে, তারপরে যদি সে না শুনে তখন মনে মনে ভগবানকেই বলতে হবে যে ঠাকুর তুমি ওর কল্যাণ করবো, ভালো রাস্তা দেখাও, কারণ আমাদের তো জমে। আর উপেক্ষা মানে আমি তখন জবরদস্তি না করে তোমাকে এটা করতেই হবে, তুমি কেন করছো না, না কারণ কি, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কর্ম নিয়ে এসছে, নিজের কর্ম নিয়েছে এবং তাকে সেই কর্মের ফলগুলো ভুগতেই হবে, এবং সেই কর্মের ফলকে ভোগার জন্য যেই যেই কর্ম করলে এই কর্মের ফলগুলো ভুগতে পারবে সেই কর্মগুলো তাই করতে হবে। সেই জন্য আমি তাকে সেটা বদলাতে পারবো না, সেটা তো ঈশ্বর বিধান করে রেখেছে, সেই জন্য আমি তাকে তখন বদলাতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে, তাকে ভালো মন্দ কি সেটা বোঝাতে হবে, বোঝাবার পরে নিজের মনকে বলতে হবে সে তার কর্ম নিয়ে এসছে, আমার কর্ম পাল্টাবার তো আমার কাছে উপায় নেই, সেই জন্য আমার নিজের মনকে শান্ত করে ভগবানের জন্য প্রার্থনা করতে পারবো, আর সেটা নিয়ে নিজের মধ্যে এজিটেশন, মন ওটা কেন করলো না, ওকে আমি বললাম তো, এই এই চিন্তাগুলো ছেড়ে দিতে হবে। নিজের মধ্যেও তো উপেক্ষার ভাব আনা যায় মহারাজ, যে নিজের মনের মধ্যে কোনো ঈর্ষা ইত্যাদি, ওগুলো তো আছে, ও তো আগেই মানে এই যে কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ঘৃণা বিদ্বেষ পরস্পরের কথা কথা, এই যে এই জিনিসগুলো তো আমাদের ভেতরের জন্য, ব্যবহারিক জগতের জন্য এগুলো না চাইলে তো ইয়েতে আমরা করতেই পারবো না। আমাদের ভেতরে তো আমাদের বেদানন্দ স্বামীজির আমাদের ব্রহ্মচর্যের বইতে নিজের অন্তরের দিকে তাকাও, একদিকে পাশবিক প্রবৃত্তি নিশ্চয় কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা ঘৃণা বিদ্বেষ পরস্পরের কথা কথা, অপরদিকে অহিংসা মৈত্রী প্রেম করুণা ক্ষমা নিঃস্বার্থতা যুক্ত হইয়া তোমাকে পুণ্যের পথে আকর্ষণ করতে, আর ওগুলো আমাদেরকে পাপের পথে নরকের দিকে টেনে নেয়। মানুষ জীবনের উদ্দেশ্য হলো নিজের অন্তরের পাশবিক প্রবৃত্তিকে ধ্বংস করিয়া দেবত্বকে জাগরণ করা, এটা তো মানে আমাদের সাধনার ফান্ডামেন্টাল কনসেপ্ট, এই কাম ক্রোধ গুলোকে সরাতেই হবে। কিন্তু ব্যবহারিক জগতে কি করে আমি আমার মনকে শান্ত রাখতে পারবো, আমার সঙ্গে যারা আছে তাদের কল্যাণ চিন্তা করা আমার কাজ, তাকে ভালো মন্দ বলা যদি বাড়ির বড় হয়ে থাকে তাও সেটাও আমার কাজ, কিন্তু সে কি করবে না করবে সেটার উপরে আমার হাত নেই, সেটার উপরে আমার জোর করতে পারবো না, সেখানে করলেই নিজের বিক্ষে হবে। আমি বললাম কেন করছে না, সেখানে যে এইটা হচ্ছে উপেক্ষা, উপেক্ষা মানে তাকে অবমাননা নয়, কিন্তু তার জন্য সহানুভূতি, তাকে কি করতে হবে সেটা আমরা বোঝাবো, কারণ আমাকে তো নিজের জীবনের রাস্তা দেখতে হবে, কারণ কি যতই আমরা সবাই একসঙ্গে এসেছি আমার কর্মের ফল কেউ ভুগবে না, কারো কর্মের ফল আমাকে ভুগতে হবে, আমি ভুগতে পারবো না, আমাকে তো নিজের মুক্তি বা নিজের সাধনা নিজেকে করতে হবে, যেটা নিয়ে আমি আবার আগামী জন্মে আসবো। অন্যকে করতে গিয়ে নিজে নিজের যেটুকু করা সেটাও করতে পারছে না, বিক্ষেপ বাড়ছে, তাতে লাভ কি হবে। এখানে একজনকে শিবা মা কিছু বলবে, একটা হাত উঠে আছে দেখছি, হ্যালো কেউ কি কিছু বলতে চান, জানি না দেখছি লেখা আছে, ভুল করেছি বা মা ইয়ে করেছে বোধ হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি মুখ খুললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয় গুরু জয় ঠাকুর। এই যে আমাদের এই ভেতরে এইগুলো, এটা তো আলাদাই, এগুলোকে আমাদের ষড় রিপু বলি, এই রিপু রিপু তখন ইন্দ্রিয় সংযম তো আছে, এই সাবধানের ফান্ডামেন্টাল যোগ সাধনা করার জন্য আমরা যাদের আশেপাশে আমাদের যে লোকগুলো আছে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি একটা বিরাট মানে অবদান আছে। এই জন্য তো লোকে একটু নিরিবিলিতে থাকতে চায়, বা একটু ভগবান মন্দিরে গিয়ে বা দেবালয়ে গিয়ে বসা, বা বাড়িতেই কোনো ঠাকুর ঘরে বসে আর সাধনা করা, এটা অবদান আছে আর কি। ওইটাকে আমি কি করে ধরে রাখতে পারবো? আমার সঙ্গে যারা আশেপাশে আছেন তাদের সঙ্গে তো একটা ব্যবহার আছে, তাদের সুখ দুঃখ ভালো মন্দ আছে। আর আমি যদি বাড়ির বড় হই, আমার যদি কোন দায়িত্ব বোধ থাকে, তাহলে আমি তাকে ভালো মন্দ বলবো, 100% বলবো, এবং ভালোভাবে বলবো, কোনো রেগে না। সে শুনুক না শুনুক, তার উপরে আমি জোর দেবো না, তার উপরে আমার কোনো সেখানে আমার অ্যাটাচমেন্ট, সেখানে আমার আসক্তি বাড়বে। যদি ওইটার প্রতি আমার আগ্রহ দুরাগ্রহ থাকে আর কি, তার মানে বোঝা যাচ্ছে ওখানে আমার আসক্তি আছে। ওটাই আমার, ওর আচরণটা আমার দুঃখের কারণ না, আমার ওই আসক্তিটা আমার দুঃখের কারণ বা বিক্ষেপের কারণ, ওটা আমাদের বিক্ষেপের কারণ। এই জন্য মহর্ষি পাতঞ্জলি বলেছেন, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা সুখ দুঃখ পূর্ণাপূর্ণ বিষয়ানা ভাবনাটা চিত্ত প্রসাদ। এই ভাবনা করতে পারলে তাহলে চিত্তের একটা প্রশান্তি, মনের প্রশান্তি সবসময় থাকবে, তাতে কিনা মনে ভগবানের চিন্তা চলতে থাকবে। ভগবানের চিন্তা যেটা শাস্ত্র যেরকম বলেছে সেই চিন্তা আমরা করতে পারবো। তিনি কালকে আরো বললেন যে দেখো যে নিত্য অভ্যাসাত রীতি প্রাপ্তির না ভাবে সচ্চিদানন্দ, নিরন্তর অভ্যাস না করলে ভগবত প্রাপ্তি হবে না। নিত্য নিরন্তর একটা অভ্যাস, ঠিক আছে অন্যান্য কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, তার মধ্যে থেকেও একটা নির্দিষ্ট সময়কে বের করে নিয়ে এইটুকু সময় আমি ভগবানের জন্য দেবো, এইটুকু সময় শুধু আমি আমার জন্য আর কারোর জন্য নয়। এইটুকু না করলে, নিরন্তর অভ্যাস না করলে ভগবত প্রাপ্তি হবে না, সে নিজেই নিজেকে ঠকানো হবে আর কি। এই জন্য বলছে নিত্য অভ্যাসাত রীতে প্রাপ্তির না ভাবে সচ্চিদানন্দ, সচ্চিদ স্বরূপ যেটা আমার তাকে অনুভব করা নিত্য অভ্যাস ভিন্ন হবে না। তসমা ব্রহ্ম নিদিধ্যে আসে জিজ্ঞাসু শ্রেয়সে ছিল। এই জন্য কি এই ব্রহ্মের সম্বন্ধে, নিজের স্বরূপের সম্বন্ধে বারবার বারবার চিন্তা করতে হবে জিজ্ঞাসুকে, কারণ কি শ্রেয় প্রাপ্তির জন্য দুটো আছে, একটা প্রেয়র পথ একটা শ্রেয়র পথ। ধর্ম অর্থ কামচান সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুক্তি চাইতে হলে তো তখন কি করতে হবে, নিরন্তর একটা অভ্যাস ব্রহ্মের চিন্তা লাগাতার। ব্রহ্ম মানে নিজের ব্যাপকতা অসঙ্গতা পূর্ণতা অকর্তৃত্ব অপকৃত্ব, এইগুলো বারবার চিন্তা করতে হয়, এইগুলো বারবার চিন্তা করতে থাকলে ধীরে ধীরে মন ভগবানে স্থির হতে থাকে। কারণ কি তখন ভগবানও কিছু কিছু নাকি মনের মধ্যে না ইনসেন্টিভ কিছু দেবে, তার উপস্থিতিকে নিজের ভেতরে তিনি বসে আছেন, ভগবান কিছু না কিছু মানে ভগবতের পথে এগোবার জন্য কিছু না কিছু দিতে থাকে, ইনসেন্টিভ টাইপে বা কি বলবো তাকে, আমরা যাকে বলে বোনাস, মানে মানুষ যাতে বুঝতে পারে যে তার একটা ভেতরে একটা চেতনের অস্তিত্ব আছে আর কি। তারপরে কি এখন আমি যেটা চাইছি হঠাৎ করে এমন হবে, সাধারণ ভাবে আপনি কিছু প্রয়াস না করা সত্ত্বেও সেই অসুবিধাটা দূর হয়ে গেল, এইরকম যে তার মানে বোঝা যায় ভেতরে কোনো একজন কেউ আছে বা ঈশ্বর কিছু অঙ্কিতে বা করছেন, যার ফলে আমি এইদিকে এগোতে পারছি আর কি। এই জন্য যোগ দর্শনের এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, শ্রতু যে অভ্যাস তত্র স্থিত যত্ন অভ্যাস, যেটা আমি সাধন হিসাবে গ্রহণ করেছি সেখানে স্থির স্থিত, ওখানে স্থির থেকে আমাদের প্রয়াস করি তার নাম হচ্ছে অভ্যাস। সেটা কতদিন করতে হবে কতক্ষণ করতে হবে সেটার জন্য উনি বলেছেন সচা দীর্ঘকাল নৈরন্তরে সৎকার সেবিত দৃঢ়ভূমি, তাই না? যে সাধন শুরু করলাম লম্বা কতদিন লাগবে তার করে, কারণ আমার কিরকম প্রতিবন্ধক বসে আছে তো জানা নেই, সেটা আমরা বুঝতে পারি না। আমাদের কিছু আছে দৃষ্ট বাসনা, যেটা কিছু আছে অর্ধদৃষ্ট বাসনা, কিছু আছে অনভিব্যক্ত বাসনা, কোন সময় সেটা অভিব্যক্ত হবে সেটা আমাদের জানা নেই। কিন্তু যদি আমি নিরন্তর সাধনার একটা নিরন্তরতা ধরে রাখতে পারি তাহলে সেগুলোর অভিব্যক্ত হওয়ার সুযোগ পায় না আর কি। ওই জন্য দীর্ঘকাল নিরন্তরতার সাথে এবং আনন্দের সাথে, মানে সৎকার সেবিত মানে ভেতর থেকে যেন একটা সাধনার আনন্দ থাকে, তাহলে উনি বলেছে তাই করছি, না করলে কি আছে বা কত কষ্ট, এরকম না করলেই ভালো হতো, কিন্তু ওরকম না। এখানে যে কি হলো ওইগুলো হচ্ছে, আর এখানে সুবিধা সুযোগ সুবিধা সুবিধা নেই তাই এখানে ঠিক নাই, এই এই চিন্তাগুলো হলে কখনো ভগবান থাকে, ভগবান যেটা দিয়েছেন ওইটাই ওর মধ্যে একটা সন্তুষ্ট, যার জন্য যোগ দর্শনের নিয়মের মধ্যে শৌচ সন্তোষ সেলফ কন্টেন্টমেন্ট, মানে যাহা আমাকে দিয়েছে বা যেটুকু আমাকে ভগবান দিয়েছে দিস ইজ অলসো মোর দ্যান সাফিসিয়েন্ট ফর, ওখানে এটা আছে ওখানে এই সুবিধা আছে ওখানে ওটা তো করলে ওই করলে ওই সুবিধার চিন্তাই মনের মধ্যে আসতে থাকবে, ভগবানের চিন্তা তখন আসবে। এগুলো বলার পরে এইবার 15টা নিয়ে বলছেন, স্টেপ বলছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন এই 15টা কি কি এবং সেই জিনিসগুলো কি, সেটা বলার জন্য 102 নম্বর শ্লোকে আসনা দিয়ে যমো হি নিয়মস্ত্যাগ মৌন দেশশ্চ কালতা, যমো হি নিয়মস্ত্যাগ মৌনম দেশশ্চ কালতা আসনম মূলবন্ধশ্চ দেহ সাম্যম চ দৃক্স্থিতি আসনম মূলবন্ধশ্চ দেহ সাম্যম চ দৃক্স্থিতি যমো হি নিয়মস্ত্যাগো মৌনম দেশশ্চ কালতা আসনম মূলবন্ধশ্চ দেহ সাম্যম চ দৃক্স্থিতি। আমাদের যোগ অভ্যাসের জন্য যে সব শব্দগুলো ওখানে প্রয়োগ হয়ে যায় সেই শব্দগুলো বেদান্তে তো লাগানো যাবে, এবং বেদান্ত আমরা সাধনের মধ্যে সেগুলো লাগানো যাবে। সেটা কি সেটা তো নিজেই পরিভাষা গুলো বলবেন। এখানে কটার কথা বলা হয়েছে দেখুন, একটা হচ্ছে যম, তারপরে নিয়ম, তারপরে ত্যাগ, তারপরে মৌন, তারপরে দেশ, তারপরে কালতা, প্রথম লাইনে ছটার কথা বলেছে। তারপরে আসন, মূলবন্ধ, দেহসাম্য আর দৃক্স্থিতি, এখানে চারটের কথা বলেছে। তাহলে এটা 10, এখনো 5টা বাকি আছে। এই 5টার কথা আগে শ্লোকে বলছে, এগুলো কি সেটা বলা হবে, কিন্তু আগে 5টা কি যেটা প্রাণ সংযমনম চৈব প্রত্যাহারশ্চ ধারণা আত্মধ্যানম সমাধিশ্চ প্রোক্তানি অঙ্গানি বৈক্রমা প্রাণ সংযমনম চৈব প্রত্যাহারশ্চ ধারণা আত্মধ্যানম সমা প্রোক্তানি অঙ্গানি বৈক্রমাত প্রাণ সংযমনম চৈব প্রত্যাহারশ্চ ধারণা আত্মধ্যানম সমাধিশ্চ প্রোক্তানি অঙ্গানি বৈক্রমাত। এখানে 11 নম্বর হচ্ছে প্রাণ সংযমন, নিজের শ্বাস প্রশ্বাস বা প্রাণকে সংযমিত করা, প্রত্যাহার বিপ্রত্যাহার একটা যোগ, ওটা মানে বিষয় থেকে মনকে উইথড্র করে আনা, মন যদি যায় আবার খুলে সেখানে ফিরিয়ে আনা। তার প্রত্যাহার, তারপরে কি হয়, তারপরে শুরু হয় ধারণা, মানে কোনো একটা অবজেক্টের উপরে মনকে লম্বা সময় করে ধরে রাখা। ধারণার পরে হয় ধ্যান, যখন ধারণা চলতে থাকে তখন কি হয় যে মানুষ আপনি আপনি মন একটা জায়গায় স্থির হতে থাকে আর কি। এটা এখানে কিন্তু সব বিষয় ছেড়ে দিয়ে আত্মধ্যান, বিষয়াত্মক অন্য চিন্তা ছেড়ে দিই, যদ্যপি আত্মা কোনো বিষয় নয়, আত্মার ধ্যান করা তো খুব মুশকিল। আর অনন্ততার ধ্যান, অসঙ্গতার ধ্যান, এটা বিচারপূর্বক হতে পারে, কিন্তু আমাদের ব্রহ্মসূত্রে একটা অধিকরণ এসছে, অক্ষর দিয়া অধিকরণ, এরকম নিরাকার নির্বিশেষ কিন্তু মনের আনানো যাবে না, তাই আত্মাকে কি করে ধ্যান করবো। নিষেধ করতে করতে নিষেধ না, এটা আমি নই, বাইরের বস্তু, ভেতরের বস্তু, নিজের অহংকার নিষেধ করতে করতে নিষেধের অধিষ্ঠান রূপে যিনি থাকে, যিনি অনুভব করতে পারছেন আমি নই, সেইখানে মনটাকে স্থির রাখা, সেইখানে মনটা। আর সমাধিশ্চ, তারপর সে তার মধ্যেই মনটা যখন লয় হয়ে যায়, এই 15টাকে প্রোক্তানি অঙ্গানি বৈক্রমাত, এই ক্রমে চলতে হবে, হঠাৎ করে মাঝখান থেকে একটা ধরলেও হবে না, একদম এই ক্রমে আসতে হবে আর কি, একটার পর একটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে ধীরে ধীরে আগে বাড়তে হবে। প্রোক্তানি অঙ্গানি, এটা হচ্ছে মানে এই অপরোক্ষ অনুভূতির জন্য এই সাধনটা হচ্ছে অঙ্গ, মানে এটা করলে এখানে প্রাপ্ত হবে ভাই নিশ্চিত। ক্রমাত, ক্রমপূর্বক আসতে হবে, মানে যেরকম ভাবে যে ক্রমে উনি বলে এসছেন এই ক্রমেই চলতে হবে। তার মানে প্রথম হলো ইন্দ্রিয় সংযম, দ্বিতীয় হলো মন সংযম, তৃতীয় হলো ত্যাগ, চতুর্থ হলো মৌনতা, 5 হলো স্থান, 6 হলো সময়, 7 হলো আসন, 8 নম্বর হলো মূলবন্ধ, 9 নম্বর হচ্ছে দেহের সমতা, 10 নম্বর হচ্ছে নেত্র স্থিতি, 11 নম্বর প্রাণায়াম, 12 নম্বর প্রত্যাহার, 13 নম্বর ধারণা, 14 নম্বর ধ্যান। তো যেখানে একটা ভীষণ যে ধ্যান, ধারণা, ধ্যান, সমাধি, একে এক কথা সংযম বলা আছে যোগ দর্শনে। অষ্টাঙ্গ যোগকেই তিনি একটুখানি খুলে, আর সেটাকে আমরা বেদান্তে কিভাবে উপযোগ করব সেটা তিনি একটার পর একটা বলবেন। এখন এই অঙ্গ ক্রম অনুযায়ী, ক্রম অনুসারে এই ক্রমে আমাদের চলতে হবে। ওখানে যোগ দর্শন আছে, প্রথম যম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, তারপরে ধারণা, ধ্যান, সমাধি। এখানেও কিন্তু এর মধ্যে তিনি ছোট ছোট আরো জিনিস বলেছেন, যেগুলো মানে একটু সাজানে, 3টে বন্ধ আছে যোগ দর্শনে, উড্ডয়ন বন্ধ, মূল বন্ধ, আর জলন্ধর বন্ধ, এই তিনটে বন্ধ আছে, মানে সেগুলোকে দেহের দরজা গুলোকে রোধ করতে হয়। সেটা তো গুরুর কাছে থেকে মানুষ করতে পারলে করতে পারে, কিন্তু এখানে তার মধ্যে একটাই শব্দ বলেছেন মূল বন্ধ। তা আমরা এখন সবগুলো সামান্য অর্থ হচ্ছে যম মানে ইন্দ্রিয় সংযম, আর নিয়ম মানে এখানে বলেছেন মন সংযম, তারপরে তিনি ত্যাগের কথা বলেছেন, ত্যাগের একটা বৃত্তি, ত্যাগ হচ্ছে একটা বৃত্তি, বৃত্তি মানে যে আমাদের গুরু মহারাজ বলেছেন যে ধর্ম কি ত্যাগ সংযম সত্যকে বোঝাবে, মানে মুখ্য ত্যাগ হচ্ছে যে বাইরের বস্তু ত্যাগ বা কোনো বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ, কিন্তু তার থেকে সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে নিজের অহংকার, মানে এই শরীরের মধ্যে আপনি ওই অহংকারের বৃত্তিটা, এইটুকু আমি ওইটাকে যদি ত্যাগ না করতে পারা যায় বাইরের ত্যাগ গুলো ফলীভূত হবে না। কারণ কি, আমি ত্যাগ করো, আমি ত্যাগ করেছি এই ভাবটা আবার একটা বন্ধনের কারণ হয়ে যাবে, এই ভাবটা একটা বন্ধনের কারণ হয়ে যাবে। ওই জন্য এখানে ত্যাগ শব্দের দ্বারা নিজের মুখ্য রূপে নিজের পরিচ্ছিন্নতা যে অহংকার ওইটাকে ত্যাগ করা, মৌনতা, মৌনতা সামান্য অর্থ হচ্ছে আমাদের যে কথা না বলা, কিন্তু মৌনতা ভগবান ভাষা নির্বাসনা হচ্ছে সবচেয়ে বড় মৌনতা, এখানে তিনি বলবেন। আর স্থান, একটা নির্দিষ্ট স্থান মানে যে স্থানে বিক্ষেপ কম হয়, অথবা মনকে সেই স্থানে নিতে হবে যেখানে বিক্ষেপ কম হয়, মানে শরীর এক জায়গা থাকে কিন্তু সেই স্থানটা আপনার একটা সময় নির্দিষ্ট সময় করতে হবে, করা উচিত এটাকে। আসুন একটা জায়গায় স্থির থেকে সাধন করতে পারলে ভালো, এদিক ওদিকে ঘোরাঘুরি করলে হবে না, কিন্তু তখন বিক্ষেপ বাড়তে থাকে আর কি। মূল বন্ধ মানে যে শরীরের মনটা বাইরের দিকে যাওয়ার জন্য যে প্রচেষ্টা তাকে আটকে দেওয়া, বন্ধ করা, দেহকে শরীরটাকে সাধন করার জন্য একটা শরীরের সমতা দরকার। মানে আমরা ওখানে ইয়েতে যেমন বলে যে সম কায় শির ধারণা চলছিল একটুখানি প্রতিবন্ধক যেটা আর কি, ব্যাধি স্ট্যান আদি ওঠার থেকে উপরে ওঠা। নিত্য স্থিতি, দৃষ্টি কোথায় রাখতে হবে, দুটো দৃষ্টি আছে, একটা অনিত্য দৃষ্টি একটা নিত্য দৃষ্টি, ওই নিত্য দৃষ্টিতে দৃষ্টি নিতে হবে। তারপরে প্রাণায়াম, প্রাণের মাধ্যমে মানে প্রাণ সংযমের মাধ্যমে মনকে একাগ্র করা, প্রত্যাহার মানে সমস্ত থেকে উইথড্র করা, তারপরে ধারণা, ধ্যান, সমাধি, এগুলো তো যোগের বিয়ে হিসেবে আছে। এখন তিনি একটা একটা করে যে শব্দগুলো বললেন সেই শব্দগুলো বেদান্তে আমরা কিভাবে লাগাবো। এখন সামান্য ভাবে আমাদের ওখানে যে যোগ দর্শনে যম বলে উনি পাঁচটা জিনিসকে বলেছেন ওখানে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলোকে যম বলে। সেগুলো সামান্য অর্থ হচ্ছে কোনো ভূতের প্রতি কোনো রকমের শারীরিক, বাচিক, মানসিক কোনো রকমের হিংসার ভাব, বিপরীত ভাবনা মনে না আসা, এটা। তারপরে হচ্ছে সত্যকে জানতে হলে, পরম সত্যকে জানতে হলে ব্যবহারিক সত্যকে পূর্ণরূপে মানে যেটা যে জিনিসটাকে সেইভাবেই বুঝতে হবে, সেভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। অস্তেয় মানে কারো বস্তুর থেকে অবাঞ্ছিত কোনো বস্তুকে মানে বা কি বলে ওই ধরনের প্রপার মেথড সেটাকে নেওয়ার চেষ্টাই করা উচিত, না অস্তেয় তার চুরি হবে সেটা। আর ব্রহ্মচর্য মানে সংযম আর অপরিগ্রহ, এটা খুব বড় জিনিস যে প্রয়োজনের যেটা আমার কাজে লাগবে না সেরকম কোনো জিনিসকে না রাখাই ভালো। কারণ কি, যত বেশি জিনিস থাকবে সেগুলোকে রক্ষা করার জন্যই মন বিক্ষিপ্ত হতে থাকবে। এই জন্য যোগ সাধনা করার জন্য প্রথমে যে যমের কথা বলেছেন তাতে এই পাঁচটার কথা যোগদ মহর্ষি পাতাঞ্জল বলেছেন। এখানে কিন্তু সাধককে তিনি অনেকটা তুলে এনেছেন, বিবেক বৈরাগ্য আগে তো ওগুলো আছে, ওগুলো না তো হবে না। তারপরে যখন ধীরে ধীরে মন ডাকতে থাকবে তখন কি করতে হবে, যম কি সেটা বলার জন্য দেখুন 104 নম্বর শ্লোকে বলছে, সর্বম ব্রহ্মেতি বিজ্ঞানা ইন্দ্রিয় ক্রাম সংযম যমোয়ম ইতি সম্প্রোক্ত অভ্যাসনীয় মুহুর্মু, সর্বম ব্রহ্মেতি বিজ্ঞানা ইন্দ্রিয় ক্রাম সংযম যমোয়ম ইতি সম্প্রোক্ত অভ্যাসনীয় মুহুর্মু, সর্বম ব্রহ্ম ইতি বিজ্ঞানা ইন্দ্রিয় ক্রাম সংযম যমোয়ম ইতি সম্প্রোক্ত অভ্যাসনীয় মুহুর্মু। শাস্ত্র বলেছে সর্বম খলমিদম ব্রহ্ম তজ্জলান শান্তি উপাসিত, ছান্দোগ্য উপনিষদে তৃতীয় অধ্যায়ে শাণ্ডিল্য বিদ্যা এসছে 14th পার্ট, সেখানে বলা হচ্ছে সর্বম খলু ইদম ব্রহ্ম, যা কিছু সংসারে দেখা যাচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর ভিন্ন কিছু নেই। যদি আমার মনকে আমি এটা বোঝাতে পারি যে যা কিছু আছে একটাই, ভগবান ছাড়া কিছু নেই। এই যে কেন মন যায় কেন, ওটা কি, এটা কি, এই জিজ্ঞাসা উৎপন্ন হয়। মানে আগে মনকে এটা বুঝিয়ে দেওয়া, এটা উপাসনার ক্ষেত্রে এসছে, কিন্তু এটা দ্বিতীয় অর্থে চান্দ্রকে উপাসনা, উপাসনার ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে দেখো বারবার মনকে যুক্তিপূর্ণ বুঝিয়ে দাও যে যা কিছু সংসারে আছে এটা ঈশ্বর বা ব্রহ্ম ভিন্ন কিছু নয়, এটা তারই বিবর্ত মাত্র, তারই বিবর্ত মাত্র। তাই জন্য ওটা তোমার সুখের সাধন হতে পারবে না, এটা বিবর্ত বলে পারমার্থিক সত্য নেই বলে। এই জন্য সার্বম ব্রহ্ম ইতি বিজ্ঞান, এইটা বিজ্ঞান, এটা মানে বিশেষ জ্ঞান, সামান্য জ্ঞানের পরে সেটাকে অভ্যাস করে বিশেষ জানার জন্য ইন্দ্রিয় সংযোগ। তাহলে কি হবে, ইন্দ্রিয় ওটা কি, ওটা দেখি, ওটা শুনি, এখানে এই সব, তখন ধীরে ধীরে আপনি আর বন্ধ হয়ে যাবে। সারা সংসার এই পঞ্চ মহাভূতের বিকার, এর থেকে বাইরে কিছু নেই। পঞ্চ মহাভূতের বিকার কোথায় কি দেখবো, দেখার জন্য কিছু তখন জাগ্রত ইচ্ছেই হবে না মনে, তখন এইভাবে মন আপনি আপনি সংযমিত হয়, মনের যাবার জায়গা থাকবে না। তখন যখন মনের মধ্যে একটাই চিন্তা থাকবে বা একটাই ভাবনা জানি আমি নিশ্চয় করে দিতে পারবো ঈশ্বর ভিন্ন কিছু নেই, এটাই এটাই জমের প্রথম স্টেপ। ওগুলো আমি না বলছি না যে অহিংসা সত্য আস্তে ব্রহ্মচর্য পরিগ্রহ একে এনে নিষেধ করেননি, ওটা তো একদম ফান্ডামেন্টাল স্টেজে, ওটা তো একদম ফান্ডামেন্টাল স্টেজে। এটা হচ্ছে যখন আমার মন ভগবত প্রাপ্তির জন্য ধীরে ধীরে একটুখানি তীব্র আগ্রহ, সেই সময় এসে তখন মনকে এটাই বোঝাতে হয় যে ব্যাস সারা সংসার ঈশ্বর ভিন্ন কিছু নেই, সার্বম ব্রহ্ম ইতি বিজ্ঞান, এইটা জানার জন্য ইন্দ্রিয় গ্রাম, ইন্দ্রিয় গ্রাম মানে সমূহ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সবের সংযম, একে এখানে যম অয়ম ইতি সম্পৃক্ত, একে এই সম্যক রূপে যমের কথা বলা হয়েছে মানে সংযম বলা হয়েছে। অভ্যাস নিয়ম মুহুর্মুহু, এটা বার বার বার বার অভ্যাস করতে হবে, বার বার বার প্রকাশ করতে হবে। এই জন্য সান্দোগ্য উপনিষদ যেখানে এসছে যে সেখানে সবকিছু ব্রহ্ম কি করে হলো, তখন সত্যি নিজেই বলছে কখনো থাকতে পারে না সেই বস্তুটা, সেটাই শুরু। যেমন মাটি কখনোই ঘড়া কখনোই মাটি ছেড়ে থাকতে পারবে না, সৃষ্টির আগে সৃষ্টিকালে ব্যবহারকালে লয়কালে লয়ের পরে মাটি কি আশ্রয় করে থাকে, সেই রকম জগতে যা কিছু দেখা যাচ্ছে তার জ্বালান সত্যি ওখানে উত্তর পথে তার উৎপত্তি ঈশ্বরের স্থিতি ঈশ্বরেই লয় আর ঈশ্বরই সবসময় আছে, তাই যা কিছু দেখা যাচ্ছে সব ব্রহ্ম মাত্র। শান্ত এটা নিশ্চয় করে শান্ত মনে কেবল ভগবানের চিন্তা করে, তার জ্বালান শান্ত এটি উপাসিত, তার যত্বাদ তার লত্বাদ তার অনত্বাদ, এর অর্থ তার জ্বালান শব্দটি এসছে ওখানে ছান্দক উপরে শান্ডিল্য বিদ্যাতে তৃতীয় অর্থে চতুর্থ চতুর্দশ খণ্ড এখানে বলছেন যে এইটা মুহুর মুহুর অভ্যাস করতে হবে। অভ্যাস মুহুর মানে কি করে সব সময় যদি ভগবানের ভাবকে মনে জাগিয়ে রাখা যায়। ভগবান বলছিলেন না ওখানে যে তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মরণ, সব সময় তুমি আমার অনুস্মরণ করো। আর ঠিক আছে কর্তব্য কর্ম কর্তা কি করে লাগিয়ে রাখা যায়, যা কিছু সংসারে দেখা যাচ্ছে এটা ভগবানের রূপ, এটা ভগবানের জন্য এটা, কারণ কি তিনি থাকার জন্যই এটা উৎপত্তি হতে পেরেছে, তিনি থাকার জন্যই এটা স্মৃতিকালে আছে, এবং যখন লয় প্রাপ্ত করবে তখন ভগবানই লয় প্রাপ্ত করবে। এইভাবে যখন আমরা ধীরে ধীরে ধীরে ধীরে মানে এটা বলা সহজ কিন্তু দৃঢ় বিশ্বাস মনে আনতে অনেক সময় লাগে। এই জন্য বলছেন অভ্যাস নিয়ে মুহুর মুহুর, এটার অভ্যাস করতে হবে, বারবার অভ্যাস করতে হবে। এটা হচ্ছে প্রথম, এটা হলো নিয়ম কুচ বলে উনি বললেন। এবার নিয়ম কি, নিয়ম হচ্ছে এখন ওখানে নিয়মের কথা যখন আমাদের মহর্ষি পাতাঞ্জল করেছেন, শৌচ সন্তোষ তপ সাধ্যায় ঈশ্বর পরিধানানি নিয়ম, সবচেয়ে বড় কথা হচ্ছে সুচিতা চাই, একটা বাহ্যিক সুচিতা একটা আন্দরণী সুচিতা ভেতরে সুচিতা, অবাঞ্ছিত চিন্তাকে মনে প্রবেশ করতেই না দেওয়া। ওখানে যেমন নিকৃষ্ট বস্তুকে ছুতেও আমাদের ঘৃণা হয় সেরকম আর কি, মলমূত্রকে আমরা চলে মানে না না এটা অসুচি, কিন্তু সুচিতা দু রকমের আছে আর কি, একটা বাইরের সুচিতা একটা ভেতরের সুচিতা। বাইরের সুচিতা তো স্নান ফান দিয়ে করে ফেললাম বস্ত্র পরিবর্তন, ভেতরের সুচিতা স্নান ঠান করে এসছে আবার সেই দুষ্ট অন্যের খারাপ চিন্তা অথবা অন্য কোনো চিন্তা ভগবানের জায়গায়, এই জন্য ওই সুচিতা শুদ্ধ। আর এই সুচিতা না থাকলে, শুদ্ধতা না থাকলে ভগবানের চিন্তা হবে না, আন্দোলন সুচিতা না থাকলে। শৌচ সন্তোষ চাই, যা কিছু ভগবান দিয়েছেন সেটা আমার জন্য যথেষ্ট, এর থেকে বেশি কিছু, তার মানে সন্তোষ মানে এই না যে ঘরে কিছু বিগড়ে গেছে কিছু আমি তো যেটুকু আছি সেটুকু আমাকে মেনটেন করতে হবে, কিন্তু এই যে আরো আরো ভাব এইটা মন থেকে চলে যাবে, এইটা একদম মন থেকে, এটা তাহলে ওটা হচ্ছে অসন্তোষের লক্ষণ আর কি। থার্ড হচ্ছে তপ শ্রদ্ধা ঈশ্বর পরিধানে, এই তার শ্রদ্ধা, এই যে পঠন পাঠন শাস্ত্র পঠন, বারবার ভগবানকে প্রণাম করা আর স্বেচ্ছায় কষ্ট সহন করা, তাকে বলে তপ। মানে বর্ণ আশ্রম ভিত কর্ম কেউ তপ বলা হয়, অথবা স্বেচ্ছায় আমার কাছে সামর্থ্য আছে কিন্তু আমি এইটুকু করি নিজেকে রক্ষা করবো, আমি এইটুকু দিয়ে নিজেকে চালাবো। এই মানবৃত্তি ভাবনাটাকে তপ বলে যোগ দর্শনে বা আমরা বলা হয় আর কি। বাকি হিমালয় গিয়ে তপ করছে মানে গিয়ে তপ করছে মানে কি কষ্ট করে ভগবত প্রাপ্তির জন্য যে প্রয়াস করে আর কি, এটা হচ্ছে যোগ দর্শনের নিয়মের কথা বলা হয়েছে। কিন্তু এখানে কি বলছেন, নিয়ম কি করতে হবে আমাকে, 105 স্বজাতীয় প্রবাহশ্চ বিজাতীয় তিরস্কৃতি নিয়মো হি পরমা পরানন্দ নিয়মাত ক্রিয়তে বুধেই স্বজাতীয় প্রবাহশ্চ বিজাতীয় তিরস্কৃত নিয়মো হি পরানন্দ নিয়মাত ক্রিয়তে বুধেই স্বজাতীয় প্রবাহশ্চ বিজাতীয় তিরস্কৃত নিয়মো হি পরানন্দ নিয়মাত ক্রিয়তে বুধেই। স্বজাতীয় প্রবাহ মানে সম্বোধন, যে আমি ভগবত প্রাপ্তির জন্য যে অনুকূল, সে সজাতি সবসময় মনে করুন ভগবান চিন্তা তো সেরকম না, ঠিক আছে মন্দিরে গেলাম, মন্দির পরিষ্কার করলাম, ভগবানের ধূপ দীপ জ্বালালাম, ভগবানকে ভোগ নিবেদন করলাম, এইভাবে ধীরে ধীরে এই ভগবত চিন্তার ধারাটাকে মনে ধরে রাখা, অথবা কিছুক্ষণ বসে অধ্যয়ন করার পরে ভগবানকে একটু ভোগ বানিয়ে দিতে হবে, এই ধারাটাকে ভগবত চিন্তার ধারাটাকে ধরে রাখা সজাতীয় প্রবাহ। বিজয়তীয় প্রভাব দ্বারা ইন্টারাপ্ট না করে কোন রকম কেউ এসে গেল ঠিক আছে সেটাকে ওখানে ছেড়ে আবার এখানে ঘুরিয়ে আনা, বিজাতীয় তিরস্কৃতি বিজাতীয় প্রভাবকে মানে নিবৃত করে দ্বারা নিয়মহি পরানন্দ, নিশ্চিত রূপে এটাই হচ্ছে পরম আনন্দ প্রাপ্তির উপায়। ঠিক আছে, বুধেই নিয়মাত ক্রিয়াতে, বুদ্ধিমান ব্যক্তি এই নিয়মকে মানে তাদের দ্বারা করা হয়েছে, এই নিয়মকে করা হয়েছে কি স্বধর্ম মানে স্বচিন্তার প্রভাব, যে ভগবানের সম্বন্ধিত চিন্তাকে শুধুমাত্র একটাই বস্তুর উপরে মনকে একাগ্র করা একটু সময় লাগবে, কিন্তু ভগবান সম্বন্ধিত যত রকমের ভাবনা চিন্তা মনের মধ্যে জাগে, ভগবানের কোনো লীলা ভগবানের কোনো কথা সেটাকে মনের মধ্যে বারবার বারবার, অথবা কোনো স্তোত্র পাঠ করা, তার অর্থ চিন্তা করা, এইগুলো করতে থাকলে মনের মধ্যে ভগবানের ধারা চলতে থাকে আর কি, ভগবানের ধারা। তাহলে এক নম্বর হলো কি, তারা সব কিছু আছে সব কিছু সংসারে ব্রহ্মই হচ্ছে, থেকে ভিন্ন কিছু নেই, তাই যখনই মনে ওখানে ওটা কি ওটা কি তখনই মনকে বুঝিয়ে দিতে হবে এটা ব্রহ্মই ভগবানের, তাহলে আর ওখানে মন যাবার ইচ্ছা না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই ভগবানের ধারা চিন্তাটাকে ধরে রাখার জন্য সব কাজের মধ্যে ভগবানকে চিন্তা করা, ভগবানের জন্য কাজ করা আর কি। এই গৃহস্থ ভগবানের জন্য কাজ করা মানে ঘর বাড়ি ছেড়ে আশ্রমে আসতে হবে না, যেখানে যে কাজটা করছি সেই কাজটাই ঈশ্বরের জন্য, এটা দিয়ে সবার কল্যাণ হোক সবার ভালো হোক এই ভাবনা নিয়ে ভগবানের জন্য সেটাকে অর্পণ করে দেওয়া, এই জন্য সজাতীয় প্রবাহ বিজাতীয় তীর, সজাতীয় প্রমাণে সমধর্মী চিন্তার প্রমাণে ভগবানকে প্রাপ্ত করতে চাই, তো ভগবানের যে নাম রূপ আমার ভালো লাগে সেই ভগবানের সেবা করার জন্য যে ধরনের প্রবাহকে ধারাকে মনের মধ্যে ধরে রাখতে হয়, যেমন ধরুন আমাদের ভক্তির নবিধা লক্ষণে ভক্তির শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম বন্দনম অর্চনম দর্শন সাক্ষম আত্মনিবেদন, এই ভগবানের ধারাকে মনের মধ্যে ধরে রাখার জন্য এই 9টা স্টেপ আছে এখানে আর কি। ভগবানের কথা শোনা, ভগবানের কীর্তন করা, স্মরণ তাকে স্মরণ করা, তার মনে যেন তাকে সেবা করছি, তার জন্য খাবার বানাচ্ছি, তাকে নিবেদন করছি, এইভাবে বারবার বারবার এই ভগবানের ধারাটাকে মনে ধরে রাখতে, ঠিক আছে। তাহলে যম আর নিয়ম এই দুটো এখানে বলা হলো, তারপরে তুমি ত্যাগ ত্যাগের কথা বলেছেন, এই দুটো হলে তবে গিয়ে বাইরের বস্তু ত্যাগ হয় আর কি। আজকে এখানেই রাখবো, কালকে আবার ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণা পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানাম আদর করুণালয়ম নমামি ভগবত পাদম শঙ্করম লোক শঙ্করম। ওম নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নমো নম